বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা, মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা। বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা, মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা। রক্তের দামে কেনা এই স্বাধীনতা, রক্তের দামে কেনা এই স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ঘুরি ঘুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ঘুরি ঘুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ঘুরি ঘুরি দুর্নীতি আর শূন্যতা। আলোকিত পথ দেখে চলা স্বাধীনতা, আধারেতে পথ চলা নয় স্বাধীনতা। আলোকিত পথ দেখে চলা স্বাধীনতা, আধারেতে পথ চলা নয় স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো মিথ্যার উপরেই অটল থাকা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। ফুটপাতে পড়ে থাকা নয় স্বাধীনতা, অস্ত্র হাতে ঘোড়া নয় স্বাধীনতা। ফুটপাতে পড়ে থাকা হয় স্বাধীনতা, অস্ত্র হাতে ঘোড়া নয় স্বাধীনতা। আমাদের দেশেতে গভীর রজনীতে মা বোনের ইজ্জত কাড়া স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। জীবনের জয়গান গাওয়া স্বাধীনতা, নয়ন সুখের জল দেখা স্বাধীনতা। জীবনের জয়গান গাওয়া স্বাধীনতা, নয়ন সুখের জল দেখা স্বাধীনতা। আমাদের পোড়া দেশে স্বাধীনতা মানে হলো বারতাল হরতাল আর ব্যস্ততা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা। খোদার পথে চলাটাই স্বাধীনতা, ইমানে অটল থাকা হলো স্বাধীনতা। খোদার পথে চলাটাই স্বাধীনতা, ইমানে অটল থাকা হলো স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভণ্ডামি করা আর নাস্তিকতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা, মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা। বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা, মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা। রক্তের দামে কেনা এই স্বাধীনতা, রক্তের দামে কেনা এই স্বাধীনতা। আমাদের পোড়া দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের পোড়া দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের পোড়া দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। জীবনকে সাজানোর নাম স্বাধীনতা, সুখ দুঃখ ভাগ করে নেয়া স্বাধীনতা। জীবনকে সাজানোর নাম স্বাধীনতা, সুখ দুঃখ ভাগ করে নেয়া স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভিক্ষার ঝুলি হাতে দুহাত পাতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। কৃষকের মুখে হাসি ফোটে স্বাধীনতা, দুঃখীদের স্বপ্নের নাম স্বাধীনতা। কৃষকের মুখে হাসি ফোটে স্বাধীনতা, দুঃখীদের স্বপ্নের নাম স্বাধীনতা। আমাদের এই দেশে গরিবের পেটে লাথি দিয়ে প্রাসাদ গড়াটাই স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা। রক্তের স্রোতে ভেসে আসা স্বাধীনতা, লক্ষ প্রাণের দামে কেনা স্বাধীনতা। রক্তের স্রোতে ভেসে আসা স্বাধীনতা, লক্ষ প্রাণের দামে কেনা স্বাধীনতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো শহীদ মিনারে দুমিনিট নীরবতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা। বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা, মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা। বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা, মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা। রক্তের দামে কেনা এই স্বাধীনতা,